সর্বজনী কিং নর্জনী দেবজনী এগুলো আছে না, এরা তখন সূক্ষ্ম ভাবে এসে বন্ধুত্ব করা বা তাদের সঙ্গে সম্পর্ক রাখা এবং একটু ভোগ লালসা দেওয়া, এইগুলো তখন আসতো তাদের প্রতিবন্ধক রূপে। কিন্তু সেখান থেকেও মনটাকে সরিয়ে নিয়ে না এটা ভাবা যে আরে আমি সাধনায় অগ্রসর হয়েছি, অথবা এদের বই দুটি মন থেকে সরিয়ে দিয়ে কিছু হয়নি এখন অব্দি, যতক্ষণ পর্যন্ত না ওই পূর্ণ তত্ত্বকে অপরোক্ষ রূপে অনুভব করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সবগুলোকে ধীরে ধীরে ধীরে ধীরে মন থেকে সরিয়ে নিজের ভাবে নিজেকে রেখে রাখতে পারলে সংসারে এটা এইগুলো বলছে। এগুলো হচ্ছে অর্থবাদাত্মক শ্লোক বলে, মানে যেহেতু আমাদের মনের মধ্যে খ্যাতি মানে তিনটি সূচনা এসনা থাকে, পুত্রের সোনা বৃত্তের সোনা লোকের সোনা, এটা স্বাভাবিক ভাবে এসে যায় মানুষের মধ্যে, ঠিক আছে। অনেক চেষ্টা করে পুত্রের সোনা বা সাংসারিক জীবনের ঝঞ্ঝাট থেকে সেখান থেকে মন উঠে গেল, কিন্তু বৃত্তের সোনা লোকের সোনা তো যেতে চায় না মন থেকে, মনে হয় পয়সা না থাকলে কি করছে বলে লোকে কি বলবে, ঠিক আছে। ঈশ্বরের কৃপা করে ভিক্ষা করেও তো খেয়ে নেয় মানুষ, ভিক্ষারীরাও তো বেঁচে থাকে, তাই ঠিক আছে আমি ঝাঁসেরামেই থাকবো। কিন্তু খ্যাতির ইচ্ছা যেটা থাকে ওইটা কিন্তু মন থেকে সহজে যেতে চায় না, কিন্তু সেই জন্য শাস্ত্র বলছে যে তুমি খ্যাতি প্রাপ্ত করতে যা তুমি দেখো ভগবানের নাম করলে তোমার জাগতিক খ্যাতির থেকে অনেক বেশি খ্যাতি হয়ে যাবে। সে খ্যাতির আশা রাখে না, সে ভালো মন্দির বিচারও করে না, কিন্তু এই অজ্ঞানী জীবকে শাস্ত্র মার্গে প্রবর্তিত করার জন্য, অজ্ঞানী জীবকে শাস্ত্রীয় মার্গে প্রবৃত্ত করার জন্য শাস্ত্র এরকম কথা বলে থাকে। তারপরে যা তার ভাগ্যে যা লেখা আছে কর্ম নয় এসে তাকে ফল পেতেই হবে। সেই জন্য আলটিমেটলি এখানে এখানে সে কালকে বললেন যে নিমেষার্ধমাতিষ্ঠান্তি বৃত্তি ব্রহ্মমহিম, মানে মন থেকে যদি এক মুহূর্ত ভগবানের চিন্তা ছুটে যায় যেন ভেতর থেকে একটা কষ্ট হয়, হ্যাঁ ঠাকুর তোমাকে সময় কি করে ভুলে গেলাম, এরকম কি করে বলো, এরকম একটা যদি ভেতর থেকে যখন অনুভব করা যায় তখন মানুষ সর্বদাই আনন্দের মধ্যে থাকতে পারে। নিমেষার্থম না তিষ্ঠান্তি বৃত্তিম ব্রহ্মময়ম বিনা, এই ব্যাপকাকার শুদ্ধ চেতন বৃত্তি বা যার যিনি ইষ্ট, আপনি তার ইষ্ট চিন্তাকে ছেড়ে কখনো মন যেন না থাকে অন্য কিছু চিন্তা করে, এই ভাবটা এক মুহূর্ত যদি মন থেকে ভগবানের চিন্তা চলে যায় না ভেতর থেকে কষ্ট অনুভব হয়, আরে এটা কি হচ্ছে এটা কেন হলো, তারপর সেটা তেমন স্বাভাবিক হয়ে যাবে, তখন ঠিক আছে কাজ চলতে থাকবে, শ্বাস প্রশ্বাস যেমন নিজের মতন চলছে সর্বদাই অসঙ্গতার জন্য আমাকে কোনো চেষ্টা করতে হয় না। সেরকমই এখানে দৃষ্টান্ত দিয়েছিলেন উনি যে ব্রহ্ম সনক সুখদেব আদি কার্য হিরণ্যগর্ভ সনক সনন্দ এটা অনেক প্রহ্লাদ ধ্রুব এনাদের যেমন সবসময় মনের মধ্যে ভগবান সুরদাস, সুরদাসের একটা বড় সুন্দর শ্লোক আছে জানেন যে একবার বৃন্দাবনে থাকতেন উনি, উনি তো মানে যদি দেখতে পেতেন না তাই জন্য একবার কোথাও চলতে চলতে কোনো একটা ইয়েতে পড়ে গেছেন, উনি গর্তে পড়ে গেছে আর সেখান থেকে বেরোতে পারছে না, ওনার মনে তো ভগবান সবসময় আছেন তাই উনি ওই ভগবানকে চিন্তা করছেন। এমন সময় একটা বাচ্চা এসে তাকে এ পকড়ো হাত হাতটা ধরেছে না উঠো নিকালো, তাকে ওখান থেকে বের করে দিয়েছে। এবার বাচ্চা তো খেলার চলে এবার হাতটা ছাড়িয়ে পালিয়ে যেতে চাইছে আর কি, উনি জোর করে ধরছে সেটাকে, তারপরে বাচ্চাটা তো খেলতে যাবে সে চলে গেছে। তখন উনি বলছেন হস্তম আক্ষিপ কৃষ্ণ জাত সে বলাৎ কি অদ্ভুত হৃদয়াত যদি নিরিয়াসি পৌরুষম গণে আমি দে, হে কৃষ্ণ তুমি বলপূর্বক আমার হাত ছেড়ে পালিয়ে যাচ্ছ, এতে আর কি এমন তোমার পুরুষকার আছে, হস্তম আক্ষিপ্য জাত শ্রীকৃষ্ণ বলাৎ কি অদ্ভুত, এর মধ্যে অশ্চর্য কিন্তু হৃদয়াত যদি নির্নিহাসি পৌরুষম গণে আবি, আমার মন থেকে যদি তুমি বেরিয়ে যেতে পারো তাহলে আমি তোমার পুরুষকারকে বুঝবো। এরকম যে একরকম মানসিক স্থিতি হতে হবে যে যখন এখানে সর্বদাই ভগবানের চিন্তা মনের মধ্যে লিখে থাকে। হস্তম আক্ষিপ্য জাত শ্রীকৃষ্ণ বলাৎ কি অদ্ভুত, হাতকে ছাড়িয়ে নিয়ে হে কৃষ্ণ বলপূর্বক তুমি চলে যাচ্ছ, এর মধ্যে কি আশ্চর্যের আছে, এর মধ্যে হস্তম আক্ষিপ্য জাত শ্রীকৃষ্ণ বলাৎ কি অদ্ভুত, বল বল হৃদয়াত যদি নির্ণয় আছে যদি আমার মন থেকে বেরিয়ে যেতে পারো পৌরুষম গণে আমি দিই তাহলে আমি তোমার পুরুষকারকে মানবো। নিজের আনা এক মুহূর্তের জন্য ভগবানের চিন্তা ছেড়ে থাকতে পারতেন না বা ভগবানকে ভুলে থাকতেই পারতেন, তখন তাদের কষ্ট হতো আর কি, যদি আমার মন থেকে তুমি বেরিয়ে যেতে পারো তাহলে তোমার পুরুষকারকে আমি বুঝবো, হৃদয়াত যদি নির্ণয় আসে যাতে নির্গত হতে পারো তুমি তাহলে তাহলে আমি তোমার পুরুষকারকে মানবো। এরকম এই ব্রহ্ম সনক সনাতন শুদ্ধ মহাপুরুষ এরকম অনেক ভারতবর্ষের মাটিতে হয়ে গেছে যারা এক এক মুহূর্ত ভগবানের চিন্তা ছাড়া থাকতে পারতেন না বা থাকতেন না। তারপরে লাস্টে এসে এখানে বলছেন যে কালকে যেটা আমি পড়েছিলাম কার্যে কারণতায়া, কারণে নয় কার্যতা। কার্যের মধ্যে তো কারণ সবসময় লুকিয়ে আছে, কিন্তু কারণের মধ্যে কার্য নেই। মানে কারণ কি? কারণ তো কখনো পরিণাম হয়নি। আমাদের বেদান্তিক সিদ্ধান্ত অনুযায়ী জগতের মূল কারণ হচ্ছে সচ্চিদানন্দ ব্রহ্ম। সচ্চিদানন্দ ব্রহ্ম যদি মানে তার মধ্যে তো কোনো বিকার হওয়া, পরিণাম হওয়া সম্ভব নয়, তাহলে কিন্তু জগৎ তার উপরে দেখা যাচ্ছে সেটা কিরকম? তার মানে এই যে এটাতে সেই বিবর্ত বাজ্যটাকে স্পষ্ট করে আর কি, যে রজ্জুর উপরে দেখা যাচ্ছে যে সাপ, সেই সাপকে কখনো আমি অধিষ্ঠান রজ্জু ছাড়া দেখতেই পারবো না। কিন্তু রজ্জুর সঙ্গে সাপের কোনো সম্বন্ধ নেই, কারণ সাপ আমার বুদ্ধিতে বসে আছে আর রজ্জু সামনে পড়ে আছে, দুটোর মধ্যে কোনো সম্বন্ধ নেই। সেটা এখানে আর কিছু, কিন্তু অথচ কার্যকারণ ভাব, মানে রজ্জুটাই যেন সাপে পরিণত হয়েছে, সাপ মতন ময় দেখা যাচ্ছে। এই জন্য এখানে বলছেন যে কার্যে কারণতায়া, কার্যের মধ্যে কারণ তো ঢুকে থাকে, কিন্তু কারণের মধ্যে কার্য কখনো নেই। কারণ কি? কারণের সাথে কার্যের কোনো সম্বন্ধই নেই এখানে। কারণ কি? আমরা বিবর্তবাদী, বিবর্তবাদী। তারপরে কি, এটা সূক্ষ্ম আরেকটু অর্থ হচ্ছে, কেন আমরা আমাদের স্বরূপকে বুঝে উঠতে পারছি না? কারণ কি? আমাদের পরিচ্ছন্ন স্বরূপের মধ্যে আমরা যে কর্তব্য বুদ্ধির একটা দায়িত্বের আরোপ এনে দিয়েছি মাথায়, আমি না থাকলে কি করে হবে, অথবা এই না হলে কি করবে, এই যে একটা কারণতার ভাব, এইটা আমাদেরকে নিজের স্বরূপকে অনুভব করতে দেয় না। এই যে কার্যে কারণ অন্তর্গত থাকে, ঠিক আছে, যদি সেটা আসেও তখন আমাকে কি বুঝতে হবে, ভেতরে ঈশ্বর থাকার জন্যই এই কার্যাত্মক যে বৃত্তিগুলো মনের মধ্যে উঠছে, তিনি থাকার জন্য হচ্ছে, তিনি না থাকলে এটা হতে পারতো না। মনটাকে সঙ্গে সঙ্গে সেখানে ঘুরে, কিন্তু সেই শুদ্ধ চেতনের সঙ্গে এই বুদ্ধির ব্যাপারের কোনো সম্বন্ধ নেই। শুদ্ধ চেতনের সঙ্গে বুদ্ধি যা কিছু ক্রিয়া করছে তার মধ্যে কোনো সম্বন্ধ নেই। কারণ কি? সর্বথাই চেতন অসঙ্গ, সর্বথাই চেতন পূর্ণ, সর্বথাই চেতন শুদ্ধ। এইভাবে বারবার বিচার করতে কাটে কার্য কারণাত্মম তত গাচ্ছেদ কার্যভাবে বিচার। কারণ কি হয় যে বেদান্তের উপযোগিতা হচ্ছে কার্যাত্মক জগৎ দেখা যাচ্ছে, মানে হ্যাঁ দেখা যাচ্ছে, যখন কার্য দেখতে পাচ্ছে তখন তার মধ্যে কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে, তার পেছনে হ্যাঁ নিশ্চয়ই থাকবে, কারণকে দেখা যাচ্ছে। যেমন আমরা মাটির বানানো ঘড়াকে দেখলে মাটিকেই দেখি, কিন্তু ঘড়ার উপর আসক্তি থাকে বলে আমরা ঘড়াটাই বেশি ব্যবহার করি। সোনার বানানো অলঙ্কারের মধ্যে আমরা সোনাকেই দেখি, কিন্তু অলঙ্কার দৃষ্টি আমাদের বেশি। এরকম জগতের মধ্যে সবকিছুর মধ্যেই সচ্চিদানন্দই ঢুকে আছে, কিন্তু যে সোনা বা মাটির মতন তাকে ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না, তাই আমরা সেটাকে ধরতে পারি না মন থেকে, বুঝতে পারছি না। কোনো বস্তুর মধ্যে যখন অস্তিত্ব দেখতে পাচ্ছি, ওই অস্তিত্বটাই ভগবানের অংশ, কিন্তু এটা বুঝতে পারছি, কিন্তু সেটাকে মনকে স্থির রাখতে পারছি না। কারণ কি? আমাদের ওই অর্থক্রিয়াকারিতার উপরে জোরটা বেশি এসে গেছে, এদিকে কি প্রয়োজন সিদ্ধ হবে, এতে কত এই জোরটা মনের মধ্যে থাকার জন্য। আত্মার প্রয়োজন, আত্মার জন্য কোনো প্রয়োজন সিদ্ধ করার বস্তুই নেই, আত্মা সর্বদাই নিজের মহিমায় প্রতিষ্ঠিত আছে, আত্মা সর্বদা শুদ্ধ, নিজের মহিমায় সর্বদাই প্রতিষ্ঠিত। এই জন্য আত্মার জন্য সিদ্ধ, আত্মাকে রক্ষা করার জন্য আত্মাকে বোঝা কিচ্ছুর দরকার নেই, কিন্তু আমাদের মনে ওই শরীরটাকে আত্মা মানার জন্য অনেক মানে নাম রূপের সঙ্গে তাদাত্ম্য করে ওই নাম রূপের উপরে অধিক জোর দেয়। কিন্তু ওই নাম রূপের মধ্যে যে সচ্চিদানন্দ কারণটা ঢুকে আছে সেখানে মনটা স্থির হতে চায় না। কিন্তু কার্যকারণ ভাবের মানে এই অধ্যারোপ প্রক্রিয়ার উপযোগিতা হচ্ছে, শুধু নিজেই কার্যকে নিষেধ করে দিয়েছে, অথবা তো আদেশ নেতি নেতি, মানে এই কার্যাত্মক জগৎ নেই, এটা একটা প্রতীতি মাত্র। মানে রজ্জুর উপরে যে সাপ দেখা যাচ্ছে, সাপটা ওখানে নেই, কেবল রজ্জুটাই আছে, অধিষ্ঠানই একমাত্র সত্য। এইভাবে বারবার বিচার করতে করতে মন ব্রহ্মভাবে স্থির হয়ে যাবে। মানে তারপরে কি হচ্ছে, কারণ যেই বস্তুটার মধ্যে দেখছে, মানে কারণাত্ম চলে যাবে, কিন্তু বস্তুটা যাকে আমি জগতের কারণ বলছিলাম, যাকে আমি জগতের কারণ বলছিলাম সেই বস্তুটা আছে, কিন্তু তার মধ্যে কারণতা নেই। এইটাকে লাস্টে এসে বুঝতে হবে যে জগৎ সৃষ্টি হয়নি, বেদান্তের মুখ্য সিদ্ধান্ত এটা। জগৎ হচ্ছে বিবর্তবাদ, মানে প্রতীতি হচ্ছে, রজ্জুর উপরে সর্পের প্রতীতি হচ্ছে, মানে রজ্জু পরিণত হয়ে সর্প অবস্থা আসেনি, কিন্তু তার মানে কি হচ্ছে যে রজ্জুর মধ্যে যে আমি সর্প, ওখানে সর্প দেখছিলাম, সর্প যে পরিণত সর্প বিপরীত একটা ভাবছিলাম, এটা নয়, রজ্জু আছে কিন্তু কোনো কালে সর্প ওখানে নেই। এই জন্য তার মধ্যে কোনো কারণতা নেই, কারণতা বসে আছে আমাদের ভ্রান্তিতে। রজ্জু তো সর্পে পরিণত হয়নি, এটা কি করে সর্প দেখছি, আমাদের অজ্ঞানের জন্য, ওই বস্তুর উপর ঠিক ঠিক নেই দেখা যাওয়ার জন্য। কারণতা ঈশ্বরের মধ্যে কোনো কারণতা নেই। জগৎ ভগবানের জন্য এখানে বলেছেন না তোমার স্থানে ভূতানি পার্শ্বে যোগমেশ্বর সৃষ্টির সঙ্গে শুদ্ধ চেতনের কোন সময় ঈশ্বর রূপে ঠিক আছে, যখন মায়া উপহিত চেতন দেখবো তখন মায়ার মাধ্যমে সারা সংসার দেখা যাচ্ছে, এটাই মানতে হবে। তাহলে জগৎরূপী কার্যকে দেখি তার একটা কারণ আছে, কিন্তু বাস্তবিক তার মধ্যে কারণতা নেই, কিন্তু বস্তুটা আছে। বাস্তবিক তার মধ্যে কারণতা নেই, তার মধ্যে বস্তুটা কিন্তু আছে, কিন্তু একটা অসঙ্গ বস্তু আছে আর কি, এটা বললেন। তারপরে আজকে যেখান থেকে শুরু হবে, অথ শুদ্ধম ভবেত বস্তু যদ্বৈ বাচম অগোচরম দ্রষ্টব্যম মৃত ঘটে নৈব দৃষ্টান্তেন পুনঃ পুনঃ। অথ শুদ্ধম ভবেত বস্তু যদ্বৈ বাচম অগোচরম দ্রষ্টব্যম মৃত ঘটে নৈব দৃষ্টান্তেন পুনঃ পুনঃ। অথ শুদ্ধম ভবেত বস্তু যদ্বৈ বাচম অগোচরম দ্রষ্টব্যম মৃত ঘটে নৈব দৃষ্টান্তেন পুনঃ পুনঃ। অথ এরপরে কি করতে হবে, যে বিচার করে করে যেই বস্তুটা পারমার্থিক ভাবে, বস্তু তো কি হচ্ছে বই মানে পারমার্থিক শুদ্ধ মন বাণীর অগোচরাশ্রয়ে, কারোর সঙ্গে কোনো সম্বন্ধ কিছু নেই, তাকে মন দিয়ে জানে বাণী দিয়ে বলা যায় না, ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না, তাই মন তাকে ধরতে পারে না, এরকম যে শুদ্ধ বস্তু কি বারবার জগতের মধ্যে দিয়ে, যেমন মৃত্তিকার ঘড়ার মধ্যে আমরা মাটিকে দেখবো, অলঙ্কারের মধ্যে সুবর্ণকে দেখার অভ্যাস করা, সেই রকম জগতে যেখানে যেখানে বস্তু যা কিছু দেখছি তার মধ্যে সচ্চিদানন্দ শুদ্ধ অসংখ্য সচ্চিদানন্দ বস্তু দেখি, ওই সচ্চিদানন্দ একটা এই সেটা এই যেই শরীর দেখছে তার মধ্যে একই শরীর ওই তত্ত্বই বিদ্যমান আছে, এইভাবে এক শুদ্ধ চেতন তত্ত্বে পূর্ণ বিদ্যমানতা মন থেকে অনুভব করা যায় আর কি। দ্রষ্টব্য মৃত্তিক এই দৃষ্টান্ত দৃষ্টান্ত পুনঃ পুনঃ বার বার বার বার, যেমন যখন আমি মৃত্তিকাকে ঘড়াকে দেখি তখন আমি মাটিরই একটা বিশেষ সংস্থান বিশেষকে দেখছি, যখন আমি অলঙ্কারকে দেখি তখন আমি সুবর্ণেরই একটা বিশেষ নামকে বিশেষ রূপকে আমি দেখছি, ঠিক সেই রকমই যখন আমি জগতের কোনো বস্তুকে দেখি সে পরমাত্মাকে ব্রহ্মকেই দেখছি ভিন্ন ভিন্ন নাম রূপে, তাই জন্য নাম রূপটা মিথ্যা ওটা সত্য নয়, কিন্তু ওকে ইন্দ্রিয় দিয়ে দেখা যাবে না কিন্তু মনের বিচার দিয়ে তাকে অনুভব করা যাবে, এবং সেই সত্তাটা নিজের সত্তার থেকে অভিন্ন, কারণ আমি রাত্রিবেলায় ঘুমিয়ে আছি গভীর নিদ্রায় আছি, হঠাৎ ঘুমটা ভেঙে গেল তখন লাইট জ্বলছে না কিছু কাজ করছে না, কিন্তু নিজের অস্তিত্বকে আমি অনুভব করতে পারি কি পারি না, সবাই পারে নিজের অস্তিত্বকে অনুভব করতে, সেটার জন্য কোনো লাইটের দরকার হয় না, কোনো মানে কোনো শরীরের কোনো ক্রিয়া দরকার হয় না, খাটের উপরে এমনি পড়ে আছে কিন্তু নিজের স্বস্তিক শরীরটাকে অনুভব অস্তিত্বকে অনুভব করতে পারা যায় নিজের, হয়তো শরীরে বোধ তখন না আসা সত্ত্বেও অস্তিত্বকে অনুভব করতে কোনো অসুবিধা নেই, এরকম ধীরে ধীরে শরীর থাকবে নিজের অস্তিত্ব মাত্র রূপে কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম্য থাকবে না, ঠিক আছে ব্যবহার করছে প্রারব্ধ আছে ব্যবহার করছে। অথ শুদ্ধম ভবেদ বস্তু যদ্বৈ বাচম অগোচরম, যেটা যিনি কিনা বাণীর অগোচর, দ্রষ্টব্যম পুনঃ পুনঃ দ্রষ্টব্যম, তাকেই বারবার দেখতে হবে, কারণ কি দৃষ্টান্ত কি যেমন মৃত ঘটে নেই ঘটার ঘরার মধ্যে মৃত্তিকাই বসে আছে, ঘরার মধ্যে মৃত্তিকাই বসে আছে, এরকম জগতের সব নাম রূপের মধ্যে পরমাত্মাই বসে আছে, পরমাত্মা ভিন্ন কিচ্ছু নেই, এইভাবে বারবার বিচার করে করে বিচার করে করে মনকে ভগবানের মধ্যে স্থির করতে হবে। তার জন্য বলছেন কি হচ্ছে এতে কি লাভ হবে, যে কারণ শ্রুতি নিজেই বলেছে যে কারণতা নিয়ে দুটো দুটো শ্রুতি আমাদের খুব মানে বেদান্তের ট্রাম্প কার্ডের মতন আর কি, একটা হচ্ছে বাচারম্ভনম বিকার নাম ধেয় মৃত্তিকা ইত্যেব সত্যম, আর একটা হচ্ছে যথাযথ আদেশ নীতি নেতি, যা কিছু নাম রূপ দেখা যাচ্ছে এর মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সময় আমি বুঝতে পারছি না যে আমি অসঙ্গ আমি পূর্ণ আমি ব্যাপক, সেই সময় তো আমার অসঙ্গতা আমার পূর্ণতা আমার ব্যাপকতার মধ্যে এতটুকু কমই আসেনি, কারণ কি আমি বুঝতে পারছি না বলে মনে হচ্ছে আমি মানুষ, কিন্তু যে মুহূর্তে শাস্ত্র বিচার করতে করতে এই মানুষ মানুষের যে একটা ধারণা আমি নিজের উপরে করে নিয়েছি সেটা চলে গেলেই ব্যাস অসঙ্গ ব্যাপক শুদ্ধভাবে সবসময় দেখতে পাওয়া যায় অনুভব করতে পারা যায়, এরকম বিচার করতে করতে কি হবে বিশ্লেষ আপনি আসবেন সেটা দেখুন নিজেই বলছেন এবার, যখন ভগবত কৃপাতে মন ভগবানে লাগবে এবং ধীরে ধীরে আমরা সাধন করতে পারবো, আমরা সব কিছুর মধ্যে ভগবানকে দেখার বা আত্মাকে দেখার বা ব্রহ্মকে দেখার অভ্যাস করব, তখন কি হবে অনেনৈব প্রকারেণ বৃত্তির ব্রহ্মাত্মিকা ভবেৎ, অনেনৈব প্রকারেণ বৃত্তিব্রহ্মাত্মিকা ভবেৎ উদেতি শুদ্ধ চিত্তানাম বৃত্তির্জ্ঞানম ততঃ পরম অনেনৈব প্রকারেণ বৃত্তির্ব্রহ্মাত্মিকা ভবেৎ উদেতি শুদ্ধ চিত্তানাম বৃত্তির্জ্ঞানম ততঃ পরম অনেনৈব প্রকারেণ বৃত্তির্ব্রহ্মাত্মিকা ভবেৎ উদেতি শুদ্ধ চিত্তানাম বৃত্তির্জ্ঞানম ততঃ পরম। অনেনৈব প্রকারেণ, এইভাবে সবকিছুর মধ্যে ধীরে ধীরে ধীরে ধীরে ভগবানকে দেখার অভ্যাস করতে থাকলে কি হবে, শুদ্ধ চিত্ত অন্তঃকরণ প্রথমে শুদ্ধ হবে, পূর্বকৃত দূরিত ক্ষয় হবে। একই একটা অনেক সাধন করতে হবে না, একটাই চিন্তা যে সবকিছুর মধ্যে ধীরে ধীরে ভগবানকে দেখার অভ্যাস করা, তাতে কি হবে অন্তঃকরণ শুদ্ধ হবে। আর অন্তঃকরণ শুদ্ধ মানে আমার পূর্বকৃত যে প্রতিবন্ধক গুলো ছিল সে প্রতিবন্ধক ক্ষয় হয়ে গেছে, তার ফলে কি হবে মন তখন স্বাভাবিক ভাবে ভগবান লাগতে থাকবে, মানে ভগবানের চিন্তায় চলতে থাকবে। এই জন্য বলছেন অনেনৈব প্রকারেণ, এইভাবে শুদ্ধ চিত্তানাম যখন আমার প্রতিবন্ধক গুলো ধীরে ধীরে চলে যাবে তখন অন্তঃকরণ শুদ্ধ হবে, তখন মন বাইরের বস্তু দেখতেই ইচ্ছা করে না, বাইরের বস্তু চিন্তাই ইচ্ছা করবে না, এরকম মনটা হবে আর কি। তখন যে কি দেখবো ওখানে, সব তো একই পঞ্চভূতের বিকার, এক ঈশ্বরই আছেন পূর্ণরূপে শুদ্ধার্জন শুদ্ধ ব্যক্তিদের বৃত্তি জ্ঞান অতি তাদেরই, তখন এই ভগবানের বৃত্তি মনের মধ্যে সবসময় চলতে থাকে, মানে ব্রহ্মকার ব্যাপকাকার বৃত্তি চলতে থাকে, ততপরম তদনন্তরম ব্রহ্মাত্মিকা বৃত্তি পাবে। তারপরে যেই ব্রহ্ম তার তাতেই ব্রহ্ম দর্শন হয়ে যায়, মানে ধীরে ধীরে ধীরে ধীরে যখন এই ব্রহ্মাকার বৃত্তি মনের মধ্যে চলতে থাকবে এবং তখন একটু কিছু নিরম চলার পরে কি হবে, ওই যে আমার মনের মধ্যে ব্রহ্মাকার বৃত্তি চলছে এই ভাবটা চলে যাবে, কেবল ব্রহ্ম ভাবটা ব্যাপকতার ভাবই থেকে যাবে। প্রথমে তো বারবার দেখতে দেখতে যে কোনো বস্তু দেখছি মন থেকে চিন্তা করে এটা ভগবানের রূপে, এটা ভগবান, এটার মধ্যে সচ্চিদানন্দ বিদ্যমান, যেরকম মনোবৃত্তি চলছে, করতে করতে সচ্চিদানন্দের বৃত্তিটাই সবকিছুই ভগবানের রূপ, এই বৃত্তি মনের মধ্যে চলতে থাকবে, জাগ্রত স্বপ্ন সুসুখ সব সময়তেই সব ভগবানের রূপকে আপনি অনুভব করতে পারবেন। তারপরে ধীরে ধীরে কি হবে এই মনোবৃত্তিটা বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে মনোবৃত্তিটা বন্ধ হয়ে গিয়ে সেই ব্যাপকতার ভাবটা, যেমন আমি মানুষ এখন এই ভাবটা আমাকে কোনো বিচার করে চিন্তা করে করতে না, স্বাভাবিক হয়ে গেছে, একদম স্বাভাবিক, এবং আমরা ব্যবহারে তদনুরূপ করি আর কি। আমার পাখির মতন উঠতে ইচ্ছা করে না, আমার গরুর মতন চার পায়ে চলতে ইচ্ছা করে না, বাঁদরের মতন লাফাতে ইচ্ছা করে না, অথচ গাছের মতন এক জায়গায় স্থানীয় থাকতেও ইচ্ছা করে না। সব সংস্কার কিন্তু ভেতরে আছে, জন্মান্তরে না জানে কত জায়গায় ঘুরে এসছে কতজনিতে, কিন্তু সে সব ইচ্ছাগুলো চলে গিয়ে এখন একটা মানুষের বৃত্তি মন এমন ভাবে মনের মধ্যে বসেছে যেটা স্বাভাবিক ভাবেই থাকে, তার জন্য আর কোনো দৃঢ় অন্যভাবে চেষ্টা করতে হয় না। ঠিক এইরকম সব জায়গায় যখন ভগবানকে দেখার অভ্যাস মন করবে, মনকে দেখতে দেখতে দেখতে দেখতে ভগবানের কি হবে যে তখন ওই ভগবান ঈশ্বরাকার বৃত্তি বা ব্রহ্মাকার বৃত্তিটাই মনে স্থির হয়ে যাবে, মানে যেটার জন্য ভগবান শঙ্করাচার্য আত্মবোধে তিনটে গ্রন্থকে যদি একটু ভালো করে ধরে নেওয়া যায়, একটা প্রথম পড়েছিলাম আত্মবোধ, তারপরে এবার দৃগদৃশ্য বিবেক আর এই অপরোক্ষ অনুভূতি, নিশ্চয়ই কিছুটা তো আমার বাস্তবিক আমি কে এটা বোধ এসেই যাবে যদি এটাকে একটু বিচার করা যায়। ওই আত্মবোধে ভগবান শঙ্করাচার্য বলেছেন, যেমন জল যখন নোংরা থাকে তাতে যদি আমরা ওই ফিটকিরি দিই তাহলে ফিটকিরিটা জলের মধ্যে জলকে শুদ্ধ করে দিয়ে জলের মধ্যে নিজে মিলিয়ে যায়, ঠিক সেই রকম এই ব্রহ্মাকার বৃত্তি ভগবানের চিন্তা মনে যে বৃত্তি আত্ম করছে, এই ব্রহ্মাকার বা ভগবান আকারের বৃত্তি অন্যান্য বৃত্তিগুলোকে রুখে দেবে, আসতে দেবে না। আর এবং শুধু তাই নয়, আমার অন্যান্য বৃত্তিগুলো রুখছে কি রুখছে না বুঝতে পারবেন কি করে, আমার পূর্বকৃত দূরিত ছয় হচ্ছে, মানে আমার মন ওদিকে যেতে চাইছে না, সংসার ভোগের দিকে ইচ্ছা করছে না মন আর, তখন তখন মন একটাই করছে কি করে ভগবানকে পাবো, কি করে ভগবানের সঙ্গে এক হবো। এই যে ধীরে ধীরে ধীরে ধীরে অন্তঃকরণ শুদ্ধ হচ্ছে তখন মানে এই বৃত্তিটা তখন তারপরে ভগবানের বৃত্তিটা বন্ধ হয়ে যাবে, শুদ্ধ ভগবান যেটা যেটা আপনার ইষ্ট সেটাই যেন সবসময় আপনার মনের মধ্যে বসে থাকবে, বা সেটাই আমাদের মনের মধ্যে সবসময় বসে থাকবে, যেমন ব্যাপক সত্তার মধ্যে এই ব্রহ্মাকার বৃত্তি আকার আর বৃত্তি এই দুটি চলে যাবে, কেবল ওই ব্রহ্মই ব্যাপক থেকে যাবে আর কিছু। এই জন্য এখানে বলছেন বৃত্তি জ্ঞান ততপরম, এই যে বৃত্তি জ্ঞান এখানে বলছে ব্রহ্মাত্মিকা বৃত্তি ভাবে, প্রথমে বল শুদ্ধ চিত্ত ব্যক্তিদের ব্রহ্মাকার বৃত্তি উৎপন্ন হয়, তারপর ব্রহ্মাকার বৃত্তি উৎপন্ন হয়ে গিয়ে আকার আর বৃত্তি চলে যায়, কেবল ব্রহ্মই থেকে যায় আর কি, ব্রহ্মভাবকে প্রাপ্ত হয়ে যায়। এই জায়গাটা শ্লোকটাতে একটুখানি বুঝতে হবে ব্যাপারটা, দু জায়গাতেই ব্রহ্মাত্মিকা বৃত্তি আর ভৃত্তিক জ্ঞান, তখন আর বৃত্তি থাকবে না, তখন কেবল জ্ঞানই জ্ঞান থাকবে লাস্টে এসে এরকম। এই জায়গাটাতে একটুখানি মানে ধীরে ধীরে অভ্যাস করতে করতেই হবে, কারণ কি মহাপুরুষরা তো নিজেরা বলে গেছেন যে একমাত্র ওই সবসময় ভগবানের ভাব, ভগবানের ধারা, ভগবানের চিন্তা অভ্যাস করতে করতে মানুষের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। সে তখন অন্য লোকে বুঝতে পারে না, কিন্তু নিজের তার মানে এই নয় তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হতে পারে, মানে যোগ দর্শনে যেটা সাতটা স্থিতি বলেছে, দুর্যোগা অথবা পদার্থ ভাবিনী, এই স্থিতিতে আসলে তখন আর সংসারের চিন্তা করতে খাওয়া দাওয়া কিছুই তখন ইচ্ছা করে না আর কি, তখন ব্যাস যেরকম পড়ে আছি পড়ে থাকা এটাই যথেষ্ট, এর থেকে বেশি আর দরকার নেই কিছু। এই জন্য যে যখন এই যে আমাদের যোগ বাসিষ্ঠে যে সাতটা ঈশ্বরের কথা বলেছে না, শুভেচ্ছা বিচারণা তনু মানসা সত্যাপত্তি অসংসত্যি আর পদার্থ ভাবিনী, সত্যাপত্তির পরে অসংসত্যের পদার্থ মানে আসছে তার সময় ব্যবহার করছি, কিন্তু তারপরে একটা স্থিতি তখন আর সেই ব্যবহারটা ভালো লাগবে না, তখন ব্যাস নিজের ভাবের মধ্যেই বসে থাকা, নিজের মধ্যেই থাকা, এরকম ভাবেই ধীরে ধীরে ধীরে ধীরে মনটা, সেটা নির্ভর করে ভগবান শরীরের প্রারব্ধ কি লিখে দিয়েছেন, ভগবান শরীরের প্রারব্ধ কি লিখে দিয়েছেন সেই হিসেবে আর কি, সেটা ঈশ্বর নির্দেশে মহাপুরুষরা সেটা বুঝতেও পারেন যে এই শরীরটাকে দিয়ে এই কাজটুকু করতে হবে, বাকি আছে আর কি, তারপরে তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এটা বড় সুন্দর আমাদের ছান্দোগ্য উপনিষদের বর্ণনা আছে যে সূর্য রোজ উঠছে সময় মতন ডিউটি, সেখানে একজন দেবতা বসে আছেন, কিন্তু যখন সেই দেবতার প্রারব্ধ পুরো হয়ে যাবে তখন নইবে উদেতা না অস্তমেতা অকেলা এবং মধ্যস্থাতা ছান্দোগ্য উপনিষদ, তখন আর তার উদয়ও নেই অস্তও নেই, তিনি একমাত্র মধ্য আকাশে পূর্ণ প্রকাশময় হয়ে বিদ্যমান থাকেন, এরকমই আর কি। আমাদের মনটার মধ্যে তখন আর কোনো বৃত্তির উদয় নেই, কোনো বৃত্তির অস্তও নেই, তখন এক পূর্ণ প্রকাশময় অন্তঃকরণ হয়ে যায় আর কি। ইউনিক, এটা অনুভব করলে বুঝতে পারা। এই জন্য এইভাবে নিত্য বিচার করতে করতে মানুষ এই স্থিতিকে বেরোয়, এই ব্যাপকতা শুদ্ধ চেতন উজ্জ্বল প্রকাশময় একটা ভেতরের ভাব মানুষের মধ্যে এসে যায়। আগে বলছেন এখানে, কারণ ব্যতিরেকে না পুমান আদৌ বিলোকায়েত অন্যেন পুনস্তদ্ধি কার্যে নিত্যম প্রপশ্যতি, কারণ ব্যতিরেকে না পুমান আদৌ বিলোকায়েত অন্যেন পুনস্তদ্ধি কার্যে নিত্যম প্রপশ্যতি, কারণ ব্যতিরেকে না পুমান আদৌ বিলোকায়েত অন্যেন পুনস্তদ্ধি কার্যে নিত্যম প্রপশ্যতি। পুমান মানে পুরুষ, আদৌ মানে প্রথমে, ব্যতিরেকেন মানে অন্যায় আর ব্যতিরেক, অন্যায় ব্যতিরেক মানে হচ্ছে ঘট থাকলে মৃত্তিকা থাক, ঘরা যখন দেখতে পাচ্ছি মানে মৃত্তিকা থাকলে ঘট থাকবে আর মৃত্তিকা না থাকলে ঘরা থাকবে না, অন্যায় হচ্ছে মৃত্তিকা সত্যি ঘট সত্যম, মৃত্তিকা অভাবে ঘটা অভাব, তার মানে ভগবান থাকলে জগৎ থাকবে আর ভগবান না থাকলে জগৎ থাকতে পারবে না, জগৎ থাকুক কিংবা না থাকুক, রজ্জুর উপরে সর্প থাকুক কিংবা রজ্জু বিদ্যমান সর্বদাই থাকবে, কিন্তু এই জন্য এটা বলবো না যে ভগবান না থাকলে জগৎ থাকতে পারবে না, কিন্তু জগৎ না থাকলেও ভগবানের অস্তিত্ব সর্বদাই আছে, স্বরূপের অস্তিত্ব সর্বদাই আছে। প্রথমে এই জন্য বলছেন ব্যতিরেক মানে নেতি নেতি পদ্ধতি, না না এটা নেই মানে নাম রূপে নিষেধ করে করে প্রথমে কারণকে বুঝতে হবে, তারপরে যখন কারণটা ভালো করে বোঝা হয়ে যাবে তখন যেখানে যা বস্তু দেখা যাচ্ছে তাকে আর কিছু নিষেধ করার দরকার নেই, তখন ওই নিষেধের প্রক্রিয়াটা চলে গিয়ে ওর অধিষ্ঠান যে তত্ত্ব আছে সেইটা মন, সেখানে মনটা স্থির হয়ে যাবে। মানে অভিপ্রায় বলার হচ্ছে যে প্রথমে যখন আমরা জগতের নাম রূপাত্মক জগৎকে দেখবো তার মধ্যে থেকে নাম রূপাত্মক জগৎকে ধীরে ধীরে ধীরে ধীরে নিষেধ করতে হবে, নাম রূপ নিষেধ করলে ওর মধ্যে বিদ্যমান সচ্চিদানন্দকে বুঝতে পারা যাবে, তাহলে এই ব্যতিরেক মানে নাম রূপ নেই সচ্চিদানন্দ আছে, তারপরে ধীরে ধীরে এমন স্থিতি হবে যখন সচ্চিদানন্দকে বুঝে নিলাম তখন জগতের নাম রূপ যেন মাঝে পড়ে থাক আমি তার মধ্যে সচ্চিদানন্দকেই দেব, কারণ কি তখন নিশ্চয় হয়ে যাবে সচ্চিদানন্দ না থাকলে জগৎকে দেখা যাবে না, ঈশ্বর না থাকলে জগতের কোনো অস্তিত্বই নেই, অথচ ঈশ্বর সর্বদা অসীম, আত্মা সর্বদা অসীম, আত্মা না থাকলে জগতের অস্তিত্ব নেই, কিন্তু আত্মার সঙ্গে জগতের কোনো সম্বন্ধ, এটাকে বোঝাবার জন্য কারণ ব্যতিরেই কেন পুমান আদু বিলোকায় মানে পুরুষ প্রথমে ব্যতিরেই কেন কারণ, অর্থাৎ কারণকে আলাদা করে দেখতে শিখবে আর কি, কারণকে আলাদা করে দেখতে, কার্যের মধ্যেই কারণ বিদ্যমান আছে, কার্যভাবটাকে ছেড়ে দিয়ে, মানে দেখছি ঘট কিন্তু আমাকে মৃত্তিকা ভুষ্টি করতে হবে, দেখছি অলঙ্কার কিন্তু আমাকে সুবর্ণ দৃষ্টি করতে হবে, এরকম দেখছি নাম রূপ কিন্তু আমাকে হরি দৃষ্টি করতে, ভগবান দৃষ্টি করতে হবে। একটা কথা আমি তো আছে, একজন কোন বৃদ্ধ মাতা দিয়েছেন, ঠাকুর আমার মন তো আমার নাতির থেকে যেতেই চাই না, ওখানে সবসময় লেগে থাকে। ও তো খুব ভালো কথা, মন তো ওখানে আপনি আপনি যাচ্ছে, খালি এইটুক কর ওই নাতিটাকেই, তুই ভগবান বাল ভগবান মানে বাল মুকুন্দের ব্যাস এইটুকু কাজ করার কিছু করতে হবে না, মন সেখানে আপনি আপনি যাবে। এগুলোকে সম্পদ উপাসনা বলে আর কি, মানে মন সেখানে আপনি আপনি যাচ্ছে, ভালোবাসা আছে, ঠিক আছে, ব্যাস এটাই ভগবানের রূপ, মানে তখন ওই এর মধ্যেই ভগবান পূর্ণরূপে বিদ্যমান আছে, এই তাহলে ভগবানের কথাই চিন্তা হবে, তখন ওই নাম রূপের কথা ছুটে যাবে। কিন্তু আমাদের নাম রূপের কথা মনটা আটকে যায় আর কি, যেন বলছে কারণম ব্যতিরেকেন পুমান আদু বিলোকায়, মানে প্রথমে ওই কারণকে আলাদা করে দেখতে শিখতে হবে, অন্যায় না পুনস্তাধি, তারপরে কার্যের সঙ্গে মিলে তাকে দেখলো ওর নিত্যই কারণকেই দেখা যাবে। এই শ্লোকগুলো একটুখানি বিচারের, মানে প্রথমে অভ্যাস করতে হবে কি নাম রূপের মধ্যে, যে কোনো নাম রূপের মধ্যে তার উপাদান কারণটাকে দেখতে, ধীরে ধীরে সেই উপাদান কারণটাকে ভগবতে নিয়ে যেতে হবে, মানে সচ্চিদানন্দ ছাড়া নাম রূপকে দেখা যাবে না। এইভাবে সমস্ত নাম রূপকে ছেড়ে আগে সচ্চিদানন্দকে বুঝতে হবে, ঘট আছে, পট আছে, মট আছে, মাতা পিতা আছে, মাতা আছে, পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, সবকিছু আছে, কিন্তু আছেটা কি জিনিস সেইটাকে আগে ওই উপাধির মাধ্যমে বুঝতে হবে। তারপরে কি হবে, যখন এই আছেটা কি জিনিস বোঝা হয়ে যাবে, তখন বস্তু পরে থাক ওই আছেকেই আপনি দেখতে পাবেন, অস্তিত্বকেই বোঝা যাবে, তখন তখন নাম রূপের মধ্যে আসক্তি থাকে না। এই জন্য কারণম ব্যতিরেকেন পুমান আদু বিলোকায়েত, মানে ওই কারণকে আলাদা করে আগে দেখতে শিখতে হবে, তারপরে কি হবে অন্যায় না, মানে কার্যের সঙ্গে অন্যায় ঘরে পড়ে থাকলো সে তিনি কারণকেই দেখবেন, তখন আর কার্যের প্রতি তার কোনো আসক্তি থাকবে না, কার্যকে তখন আলাদা করে পাওয়ার ইচ্ছা বা আলাদা করে কার্যকে দেখা সে থাকবে না, যখনই কোনো কার্যকে দেখবেন তার মূল কারণকে। এবং এই প্রসেস কিন্তু আমাদের ছান্দোগ্য উপনিষদ শ্রুতিমত উপনিষদ স্বয়ং বলেছে কথা, দেখো যে অন্যায় না শূন্য সঙ্গে না অপমূলমান নিচ্ছ, এ পিত্র এ প্রিয় পুত্র, যা কিছু জগতের কাগজ তুমি কার্যাত্মক জগৎ দেখতে পাচ্ছ, একে তুমি যদি একটু একটু করে লয় করতে থাকো তুমি পৃথিবী তত্ত্বে পৌঁছে যাবে, পৃথিবী তত্ত্বে পৌঁছে যাবে, একটা যদি লয় করতে থাকো সেই পৃথিবী তত্ত্বে পৌঁছে গেলে তখন সবকিছু যা কিছু আমরা দেখে পাতে একমাত্র আশ্রয় পৃথিবী, এটা বুঝতে তো খুব একটা কোনো অসুবিধা নেই, চাহে সেটা কাঠের তৈরি হোক, চাহে সেটা সিমেন্টের তৈরি হোক, চাহে সেটা সোনার তৈরি, সব পৃথিবীতে কি আসছে, সব পৃথিবীতে, এইবার পৃথিবীও তো একটা কার্য, তাই পৃথিবীরূপী কার্যটা কার থেকে এসছে যখন চিন্তা করতে থাকবে তখন দেখা যাবে যে জলের থেকে পৃথিবী এসছে, জলের মধ্যেই এখনো দেখতে পাই আমরা সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ পড়ে আছে, এই জলের মধ্যেই ওই পৃথিবী স্থূল ভাগ ওর মধ্যে বিদ্যমান আছে, কোথাও অভিব্যক্ত হয়েছে কোথাও অভিব্যক্ত হয়নি, কোথাও এখনো জলের নিচেই আছে। এইভাবে জল পৃথিবী থেকে তুমি জলে পৌঁছে গেলে এবার সব কিছু জলময় হয়ে গেল, এবার জল কোত্থেকে এসছে, জল তো অগ্নি থেকে এসছে, অগ্নির থেকে তখন সব পুরো সৃষ্টি তখন তেজময় হয়ে যাবে, এক শুদ্ধ তেজ আত্মক এক বস্তু যেন চোখের সামনে ভাসছে, তারপরে তেজ থেকে বায়ু, বায়ু থেকে আকাশ, তাই আকাশের পেছনে ওই সৎ রূপে বসে আছে, সৎ সদৈব সম্মিত মাগ্রে আসেন, ছান্দোগ্য উপনিষদ আমাদের এই প্রসেস শিখিয়েছে আর কি, তার মধ্যে লয় করলে তখন ওই সৎ তত্ত্বকে বোঝা যায়। কারণ ব্যতিরেই কেন পুমান, প্রথমে এরকম ভাবে ধীরে ধীরে যেটা যেটা কারণ ওই কারণকে আলাদা করে দেখতে শিখতে হবে, কার্যটাকে কার্যের মধ্যেই কারণকে আলাদা করে দেখতে শিখতে হবে, যখন এই কারণকে আলাদা করে দেখা বা বোঝা হয়ে যাবে তাহলে ওই কারণকে সম্পূর্ণ জগৎ এক কার্যের সাথে দেখলো, তখন এই কারণতা দৃষ্টি আসবে, তখন আর কার্য দৃষ্টি আসবে না, তখন কার্য দৃষ্টি আসবে না। এই জন্য ঈশাভাষ্য উপনিষদে বলেছে ঈশাভাষ্যমী সচ্চিদানন্দকে দিয়ে নামরূপকে থাকতে হবে, এখন নামরূপ দিয়ে সচ্চিদানন্দ থাকা আছে, একবার যদি সচ্চিদানন্দকে দিয়ে নামরূপকে ঢেকে থাকা ঢেকে রাখা যায় তাহলে ওই নামরূপ থাকলেও তার মধ্যে সচ্চিদানন্দকেই দেখা যাবে, তার বিনা দেখা যাবে না, এটাকে মানে এটা থাকলে এটা হবে, এটা হচ্ছে অন্যায়, আর না থাকলে এটা হবে না, মানে ঈশ্বর থাকলে জগৎ দেখা যাবে আর ঈশ্বর না থাকলে জগৎ দেখা যাবে না, তেমন যখন জগৎ দেখা যাচ্ছে তখন ঈশ্বরকেই দেখা যাচ্ছে। এইভাবে এই অন্যায় ব্যতিরিক প্রসেস মেন্টাল এই বিচারগুলোকে যদি মনের মধ্যে ধীরে করে বোঝানো যায় তখন আর মানুষ ভ্রান্ত দর্শন হয় না, তখন আর কি মনে তখন ঠিক দেখছি ঠিক আছে নাম রূপ, কিন্তু তার মধ্যে এর মধ্যে ঈশ্বর তত্ত্বই বিদ্যমান আছে, তখন আর তখন শত্রু মিত্র প্রিয় অপ্রিয় বোধটাই তখন চলে যাবে ধীরে ধীরে। কার্যেহি কারণম পশ্যেৎ পশ্চাৎ কার্যম বিসর্জয়েৎ, কারণাত্তম ততো গচ্ছেত অবশিষ অবিশিষ্টম ভবেত মুনি। অদ্ভুত সুন্দর শ্লোক দেখুন, কার্যেহি কারণম পশ্যেত পশ্চাৎ কার্যম বিসর্জয়েত কারণাত্তম ততো গচ্ছেত অবশিষ্টম গচ্ছেত অবশিষ্টম ভবেত মুনি। কার্যেহি কারণম পশ্যেত পশ্চাৎ কার্যম বিসর্জয়েত কারণাত্তম ততো গচ্ছেত অবশিষ্টম ভবেত মুনি। এই যে আমাদের একটা দশশ্লোকী আছে না, দশশ্লোকীতে ভগবান না ভূমি না তৈয় না তেজ না বায়ু না খম না দ্যুম না তেষাং সুম অনেকান্তিক আত্মা সুষুপ্তৈক সিদ্ধতাদেক অবশিষ্ট শিবকে বলো। সবকিছু নিষেধ করে দিয়ে যে অবশিষ্ট তত্ত্বে বেশি থাকে সেই পূর্ণ মঙ্গলময় তত্ত্বই হচ্ছে আমার স্বরূপ, তাদের অবশিষ্ট এটাই বারবার রিপিট হয়েছে। আর কিঞ্চিত মদন্নম দ্বিতীয় কুতস্থ লাস্তে দেখছেন, আমার থেকে ভিন্ন তো সংসারে কিছুই নেই, তাই তো না শুনলাম না চা শুনলাম না কে বললাম না চা কে বললাম, তাকে শূন্য বলতে পারবো না অশূন্য বলতে পারবো না, তিনি আছেন বা তিনি নেই কিছুই বলতে পারবো না, কারণ কথম সর্ব বেদান্ত সিদ্ধম ভবদ্ভগিনী। এই তো স্বতঃসিদ্ধ বস্তু, বেদান্ত একে সিদ্ধ করেনি, অদ্বৈত সিদ্ধিত মধ্যে সিদ্ধ বলতে আরে অদ্বৈত স্বতঃসিদ্ধ বস্তু, বেদান্ত অদ্বৈতকে সিদ্ধ করে না, অদ্বৈত পারমার্থিক সর্বদাই তিনি নিজের রূপে বিদ্যমান আছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না বলে দ্বৈতকে দেখছি, তাই প্রতিবন্ধককে মেটাবার জন্য একটু শাস্ত্র আবশ্যকতা আছে, কিন্তু অদ্বৈত স্বতঃসিদ্ধ কল্যাণময় অদ্ব অবশিষ্ট স্বতঃসিদ্ধ অদ্বৈত তত্ত্ব সেইভাবে মনন মননাথ মনে এই মনের মধ্যে যখন ভগবানের চিন্তা চলতে থাকে সেইভাবে ওই মানে তিনি ঋষি তিনি মনে সেইভাবে স্থির হয়ে যান। এখানে বলছেন কার্যে হি কারণম পশ্যে, ধীরে ধীরে যখন আপনি দেখতে শিখে গেছেন এবার কারণটা কি মূল কথা, তখন কার্যের মধ্যে কারণকে দেখা যাবে, পশ্চাৎ কার তারপরে কি করো কার্যকে বিসর্জন, কার্যের তো কোনো উপযোগিতা নেই বিসর্জয়ের, কারণ আর কি হবে যখন কার্য নেই তাহলে কারণতাও নেই। দেখেন আমি বলছি কার্য নেই আর কারণতা নেই, কারণ নেই বলছি না কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে, কার্য নেই মানে কারণ নেই নেই, কিন্তু যেই বস্তু কারণ রূপে ভাবছিলাম তার মধ্যে কারণতা নেই, তার মধ্যে কারণাতর্কে ধর্ম নেই, এটা বুঝতে হবে আর কি। কার্য যখন দেখতে পাচ্ছি তখন তার মধ্যে নিশ্চয়ই একটা কারণ হবে, কিন্তু যখন কার্যকে আমি নিষেধ করে দিচ্ছি, কার্যাত্মক জগত্ত ভ্রান্তি, কার্যাত্মক জগত্ত ভ্রান্তি মানে রজ্জু কখনই সর্বরূপে পরিণত হয়নি, কিন্তু রজ্জু নেই কথা বলছে না, রজ্জু আছে ওখানে তাই দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক সেই রকম সচ্চিদানন্দ কখনো কার্য ধীরে ধীরে ধীরে ধীরে যখন এই ভগবানকে দেখতে দেখ অভ্যাস হয়ে যাবে তখন কি হবে এই কার্যাত্মক জগৎ তার উপরে দেখা যাচ্ছে যে নাম রূপ তার নিষেধ হয়ে যাবে, নাম রূপ নিষেধ করে কি হবে কারণাত্মক যে কারণতা দেখছিলাম আমি জগতের অধিষ্ঠানের মধ্যে যে কারণতা দেখছিলাম, অধিষ্ঠান নাশ হয়নি, অধিষ্ঠানের মধ্যে কারণতার উপর ধর্ম, যেমন দরিদ্রতা আপনাকে দরিদ্রতা বুঝতে গেলে কোনো একটা অধিষ্ঠান থাকতে হবে, তাহলে বুঝতে হবে যে মানুষটা দরিদ্র, দরিদ্রতা যেমন একটা গুণ, গুণ থাকে কোনো গুণের মধ্যে কোনো দ্রব্যের মধ্যে, এতক্ষণ পর্যন্ত কোনো একটা দ্রব্যের মধ্যে আমি কারণতাকে আরোপ করেছিলাম এটা জগতের কারণ, কিন্তু বাস্তবিক ওই কারণতা সেখানে নেই, যেমন আরে আমার কাছে কিছু নেই আমি দরিদ্র, তারপরে দেখা যায় যে আরে তুমি তো পূর্ণ শুদ্ধ সচ্চিদানন্দ পূর্ণ, তোমার দরিদ্রতা নামে কোনো বস্তুই নেই, তুমি ভ্রান্তিতে নিজেকে এরকম ভাবছো আমি দরিদ্র আমি দুঃখী আমি এই ভাবছো, এইরকমই আর কি। প্রথমে কারোর কার্যের মাধ্যমে কারণকে নিশ্চয় করতে হবে, তারপরে শ্রুতি বলছে যে কার্যাত্মক কোনো বস্তু জগতে নেই বাস্তবিক, শুধু শুধু কারণ মাত্রই আছে ওখানে, তাহলে কার্য নেই মানে তাই কারণতা কারণ নেই এরকম বলছে না, মানে কারণের মধ্যে যেই বস্তুর মধ্যে তুমি কারণতার আরোপ করেছিলে তার মধ্যে কোনো কারণতা নেই, কিন্তু বস্তুটা আছে অসংখ্য অবিশিষ্ট, তার মধ্যে কোনো বিশেষতা নেই, অবশিষ্ট অথবা অবিশিষ্ট মানে কোনো বিশেষতা নেই, কিন্তু অধিষ্ঠান সবার শেষে যিনি বেঁচে থাকে আর কি, সবার শেষে যদি অধিষ্ঠান রূপে বেঁচে থাকে যাকে কখনো নিষেধ করা যায় না যার সঙ্গে কিছুকে মেলানো যায় না, সেই তত্ত্ব সেই তার সঙ্গে এই মুনি এক হয়ে যায় ভাবে মানে মুনি মানে সেইভাবে চলে আসেন আর কি। কার্যে কারণম পশ্য, কার্যের মধ্যে কারণকে দেখো, পশ্চাৎ কার্যম বিসর্জয়েৎ, পরে তুমি কার্যকে নিষেধ করে দাও, তাতে কি হবে ওই যেই বস্তুর মধ্যে তুমি কারণতার আরোপ করেছিলে সেই বস্তুর মধ্যে কারণতা চলে যাবে কিন্তু বস্তুটা থেকে যাবে শুদ্ধ সচ্চিদানন্দ। এটাকে আমি অনেকবার অনেক দৃষ্টান্ত দিয়েও বুঝিয়েছি যে একটা জায়গাতে দশটা ঘড়া আছে, দশটা ঘড়ার মধ্যে জল ভরা আছে, তার উপরে একটা লাইট আছে, তা আমি যদি এখন জিজ্ঞাসা করি কি দেখা যাচ্ছে আমরা কি বলবো যে দশটা ঘরের মধ্যে জল এবং জলের মধ্যে দশটা প্রতিবিম্ব আর একটা বিম্ব, একটা লাইট বিম্ব। এবার একটা ঘর যদি ভেঙে যায় তখন আমাদের কি কটা বাঁচল? তখন নটা ঘট, নটা ঘটের মধ্যে জল, জলের মধ্যে নটা প্রতিবিম্ব আর একটা বিম্ব। এরকম করতে করতে যখন সবগুলো ঘটগুলি ভেঙে যাবে, সব ঘটগুলোই চলে যাবে, তখন আমার কাছে কি বাঁচবে? সামান্য উত্তর হবে, এতক্ষণ বিম্ব বিম্ব বিম্ব বিম্ব বলে বলে আসছিলাম, তো সামান্য উত্তর হবে, তাহলে কেবল একলা বিম্ব বাঁচবে। কিন্তু এখন যদি আমি বিচার করি, ওই বিম্ব শব্দটা হচ্ছে প্রতিবিম্বের সাপেক্ষে। বিম্বকে আমি দেখতে পাচ্ছিলাম, প্রতিবিম্বকে দেখতে পাচ্ছিলাম, ওই লাইটটা লুকানো আছে, কিন্তু প্রতিবিম্বের সাপেক্ষে আমি বিম্ব শব্দ প্রয়োগ করছিলাম। কিন্তু যখন প্রতিবিম্ব সবাই চলে গেছে, তখন আর বিম্ব শব্দ বলা যাবে না, তখন একটা লাইট আছে। ঠিক সেই রকম কার্যটাকে যখন আমি নিষেধ করে দিলাম, তখন আর তার মধ্যে কারণতা নেই, কিন্তু একটা বস্তু আছে, শুদ্ধ অসঙ্গ একটা বস্তু আছে। সেইভাবে মানুষ আলটিমেটলি পৌঁছে যাবে, সেইভাবে বেদান্ত বিচার করতে করতে তাদের শিব অবশিষ্ট শিবকে বল, অবশিষ্ট সমস্ত কিছু নিষেধ করে দিয়ে তার পেছনে যে তত্ত্বটা পড়ে থাকে, সেই অবশিষ্ট তত্ত্ব, সেই তত্ত্ব যার উপরে সিদ্ধান্ত বিন্দু, এর উপরে পুরো বিশেষ ব্যাখ্যা আছে মধুসূদন সরস্বতীর প্রকাশিত হয়েছে। এটা যে ওইটাই হচ্ছে আমার পারমার্থিক তত্ত্ব, আমার পারমার্থিক স্বরূপ। তার মধ্যে কার্যতাও নেই, কারণতাও নেই। কার্য কল্পনা করেছিলাম শাস্ত্র পড়ে, শাস্ত্র জেনে এই কার্যটা যখন নিষেধ হয়ে যায়, তার মানে একটা বস্তু আছে কিন্তু তার মধ্যে কোনো কারণতা রূপী ধর্ম নেই। এই জন্য বলছে কার্যে হি কারণম পশ্চিৎ পশ্চাৎ কার্যম বিষয়, কার্যের মধ্যে কারণকে দেখো, পারে কার্যকে নিষেধ করে দেখো, সত্যি নিষেধ করেছে, অর্থাৎ সাধু নেতি নেতি বাচারম্বরম বিকারণ, তাহলে কি হবে? ওই বস্তুর মধ্যে কারণত্ব রূপে যে ধর্ম ছিল সেটা চলে যাবে, যাচ্ছে অবিশিষ্ট নির্বিশেষ ভাবে ওই মনে তখন স্থির হয়ে যাবে। এখন যোগ দর্শন একটা সুন্দর সূত্র আছে, তীব্র সম্বেগ আনাম আসন্ন কিশোরাদিত্য আছে না, এটা কোন কোন প্রান্তে এসছে? এটা তীব্র সম্বেগ আনাম আসন্ন, কোন পাদ এসেছে মনে পড়ছে না, পড়ছে না ওটা। হ্যাঁ তীব্র মানে প্রথমে হবে অথবা সাধন পাদে হবে আর কি, সমাধি পাদে অথবা প্রথমে, মানে যার যেরকম আকুলতা, যত তীব্র বস্তুকে প্রাপ্ত করার তীব্রতা থাকবে, সে তত তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। যোগ দর্শন সূত্র আছে না, তীব্র সম্বেগ আনাম আসন্ন, মানে ভগবত প্রাপ্তির ইচ্ছাটা যার মধ্যে যত তীব্র হতে থাকবে। প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায় আছে দেখে নেবো পরে যদি আমার কাছে বের করতে পারি তার থেকে। মানে ওখানে যোগ মহর্ষি পতঞ্জল বলছেন যে তুমি যোগ দর্শনের তত্ত্ব গুলোকে জেনে নিলে তোমাকে অভ্যাস করতে হবে, তো কিন্তু অভ্যাস করার সাথে একটা জিনিস চাই যে আমি কত তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, কারণ জীবন কবে শেষ হয়ে যাবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আজকে আজকে একটা কথা বলছে, এই কালকে সকাল অব্দি ভোরবেলা দেখতে পাবো, কিন্তু তার কোনো গ্যারেন্টি নেই, কিছু হতে পারে। চোখের সামনে দেখেছি ব্যাডমিন্টন খেলতে খেলতে পড়লো মরে গেল, মানে এরকম তো হতেই পারে। সেই জন্য যতটা সম্ভব যে তাড়াতাড়ি কি করে লোক জীবন লক্ষ্যে পৌঁছানো যায়, তাতে কি হয় ভগবান তখন কৃপা করেন, রাস্তা খুলে দেন আর কি। এইটাকে বোঝাবার জন্য এখানে 140 নম্বর শ্লোকে তিনি বলছেন, ভাবিতম তীব্র বেগেন যত বস্তু নিশ্চয়াত্মনা পুমানস্তদ্ভি ভবেত শীঘ্রম জ্ঞেয়ম ভ্রমর কীটবত। ভাবিতম তীব্র বেগেন যদ বস্তু নিশ্চয়াত্মনা পুমান তদ্ভি ভবেত শীঘ্রম জ্ঞেয়ম ভ্রমর কীটবত। ভাবিতম তীব্র বেগেন যদ বস্তু নিশ্চয়াত্মনা পুমান তদ্ভি ভবেত শীঘ্রম জ্ঞেয়ম ভ্রমর কীটবত। ছোটবেলায় যখন বাচ্চার হাতে করে দেওয়া হয়, তখন আমাদের একটা সিস্টেম আছে যে অনেকগুলো জিনিস এনে তার কাছে রাখা হয়, বাচ্চা কোনটা ধরবে, তাকে মনে হয় যে ভবিষ্যৎ, মানে ছোটবেলার থেকেই বাচ্চার মনের মধ্যে একটা বসিয়ে দেওয়া হয়, পড়ালেখা করো, বড় হও, পড়ালেখা করে অর্থ উপার্জন করো, সুশান্তির জীবনযাপন করো। মানে যেই জিনিসটা আমরা বাচ্চাকে তৈরি করতে চাই সেটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেই রকমই এখানে যখন আমি ভগবত প্রাপ্তি করতে চাই, এটাও আমার মনের মধ্যে দৃঢ়ভাবে ঢোকাতে হবে। নিশ্চয় ভগবানই, এত এত কিছু বলার পরে যখন যুক্তিপূর্বক নিশ্চয় হয়ে গেল যে ভগবানই একমাত্র সত্য, ভগবান ভিন্ন আর কোন সত্য বস্তু নেই, তাহলে কি করতে হবে? নিশ্চিত বিশ্বাস সহকারে যে ভগবানই আছেন আর কিছু নেই। ছাত্র যখন যুক্তির সঙ্গে বলেছে তীব্র বেগে না, তীব্র মানে তীব্র বেগ মানে খুব দৌড় না, মানে অত্যন্ত আকুলতার সাথে ভগবান এই জন্মেই যেন দর্শন আছে, ভগবান কে জানে আর জন্ম মনুষ্য যাপন পাওয়ার পাওয়া এই মানুষ শরীরেই যেন ভগবান পুরো হয়ে যায় আর ঠাকুর যেন আসতে না হয়, জন্ম মৃত্যু যারা ব্যাধির থেকে ছাড়িয়ে দাও। এটা হচ্ছে তীব্র সম্বেগ, বার বার এই চিন্তার সাথে ভগবান চিন্তা, নিশ্চয় মানে কোন নিশ্চয় হয়ে গেছে যে ভগবানই আমাদের সমস্ত দুঃখ থেকে রক্ষা করতে পারেন যখন ভগবানকে আমরা নিজের স্বরূপ রূপে জেনে নেবো আর কি। যেন নিশ্চয় আত্মনা তীব্র বেগে না, মানুষ ছোটবেলার থেকে যে যত তীব্র ভাবে ভাগে, আজকাল দেখুন ছোটবেলা কেউ ক্রিকেট খেলে, কেউ ক্রিকেটার হয়ে যায় ভালো, কেউ ভালো ফুটবল খেলতে পারে, কেউ টেনিস খেলতে পারে, কেউ ব্যাডমিন্টন খেলতে পারে, ছোটবেলার থেকে সে যেটা এত তীব্র ভাবে প্র্যাকটিস করেছে সে সেখানে এক্সপার্ট হয়ে যাচ্ছে। কিন্তু তীব্র ভাবে ভগবান প্রাপ্তির জন্য প্র্যাকটিস করা সেটা মুশকিল হয়ে যাচ্ছে, সেখানে প্রতিবন্ধক হয়ে যাচ্ছে। অন্যান্য বাইরের জগতে তো তীব্র ভাবে প্র্যাকটিস করলে সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে লোক পৌঁছে যাচ্ছে। এখানে দৃষ্টান্ত দিয়েছেন গিয়াম ভ্রমর কীটবাদ, একটা ছোট এক রকমের কীড়া পাওয়া যায়, তাকে ধরে এনে ওই ভ্রমর কীট কি করে তার মাটির মধ্যে ঘুষে দেয় আর তার সামনে করতে থাকে। ওই ভ্রমর কীটের ওই ওটাকে আমাকে আবার আমাকে আবার ডাঙ্কা মারবে, মানে আমাকে কাটবে আর কি, এই ভয়ে ও সব সময় ওই কেটা কেটটা যে অন্য পোকাটা সেটা ওই ওই ভ্রমর কীটের চিন্তা করতে থাকে, কিছুদিনের মধ্যেই সেই ভ্রমর কীটের রূপ ধারণ করে। এটা শাস্ত্রে এরকম বলা আছে। সেই রকম আমরাও যদি এরকম ভগবানের চিন্তা নিরন্তর করতে পারি তাহলে ভগবত ভাবে এক হয়ে যাব, ভগবানের থেকে আর কোনো ভিন্নতা থাকবেই না। ভাবিতম তীব্র বেগে না যত বস্তু নিশ্চয় আত্মনা, হ্যাঁ এটাই সত্যি, দৃঢ় বিশ্বাসের সহকারে নিষ্ঠার সহকারে যদি ভগবানের চিন্তা তীব্র বেগে করা যায় তাহলে নিশ্চিতম পুমান তৎ ভবৎ, নিশ্চিতই পুরুষ সেই ভাবকে প্রাপ্ত করতে পারে। আমরা ব্যবহারিক জগতে খুব এটা দেখতে পাই বুঝতে পারি, তাহলে যদি ভগবানকে প্রাপ্ত করবে এই ভাবকে যদি তীব্র করতে পারি তাহলে সেটাও প্রাপ্ত করতে পারবো, সেটা এমন কোনো প্রতিবন্ধক থাকবে না যে প্রাপ্ত করতে পারবো না, কিন্তু সেই ভাবটাও তীব্র করতে হবে। আর এই জন্য বলছেন ভাবিতম তীব্র বেগে না, তীব্র বেগের সাথে মাত্র অত্যন্ত নিষ্ঠার সহকারে আকুলতা সহকারে, তীব্র বেগ অভিপ্রায় হচ্ছে অত্যন্ত নিষ্ঠা বা আকুলতা সহকারে যেই পুরুষ যেই বস্তুকে নিশ্চয়ের সঙ্গে তীব্র বেগে যেই পুরুষ যেটাকে ভাবতে থাকে কিছুদিনের মধ্যেই সেই পুরুষ সেই ব্যক্তি সেটাকে প্রাপ্ত করে নিতে পারে। দেখা যায় ব্যবহারিক জগতে আমরা দেখেছি তার একটা দৃষ্টান্ত দিয়েছেন গেয়ম ভ্রমর কীট, যেমন ভ্রমর কীটে হয় ঠিক সেই রকম যদি আমার মধ্যে তীব্র আকুলতা ব্যাকুলতা থাকে যে এই জন্মে ভগবানকে প্রাপ্ত করতে হবে, সংসার তো অনেক করেছি এবার ভগবান প্রাপ্তির জন্য শুধু আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগাতে পারলে ধীরে ধীরে ধীরে ধীরে এই জন্মে সেটা সম্ভব হয়ে যাবে। নির্ভর করছে যে তীব্র সম্বেগ আনাম আসন্ন, যার মানে ভগবত প্রাপ্তির ইচ্ছা, এই যে মনের ইচ্ছা এটা যত দৃঢ় আর নিশ্চয়াত্মক থাকবে সে তত তাড়াতাড়ি ভগবানকে প্রাপ্ত করতে হবে। তীব্র সঙ্গে মানে যোগ সিদ্ধি রূপে ওখানে মহর্ষি পাতাঞ্জল বলেছেন তীব্র সঙ্গে মানে আসন্ন, যে যোগ সিদ্ধি যোগের সিদ্ধি তত তাড়াতাড়ি প্রাপ্ত করতে পারা যায়। সেরকম আর কি মানুষ জীবনের সফলতা, মানুষ জীবনে সফলতা না, মানুষ জীবনের সফলতাকে আমরা যদি প্রাপ্ত করতে চাই বার বার বার বার এই ভগবানের চিন্তাকে মনে বার বার করতে হলে ঈশ্বরের কৃপাতে আমি জন্য বলি যে দেখুন ভগবদ গীতায় দশম অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দশম অধ্যায়তে দেখুন যেখানে ভগবান নিজের সমস্ত বিভূতিকে বলেছেন, বিভূতিটা খুব ইম্পর্টেন্ট, ওটা বোঝা যে সবকিছুর মধ্যে কেন বলছেন ভগবান সবকিছুর মধ্যেই তিনি বিদ্যমান আছেন। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, দেখুন এটা এই শ্লোকটা দশম অধ্যায়ের দশ আর এগারো নম্বর শ্লোক দেখবেন, যারা ভগবানকে মানে সবসময় অত্যন্ত আদরের সঙ্গে ভগবানের ভজন করেন ভগবান তাদেরকে দাদামি বুদ্ধি যোগম, ভগবান তাকে ভগবানের সঙ্গে মনকে জোড়ার জন্য যে মনোবৃত্তি সেই মনোবৃত্তি ভগবান তাকে দাদামি বুদ্ধি যোগম চান যেন মাম উপজান্তিতে, যাতে কিনা তারা আমার সঙ্গে এক হয়ে যেতে পারে, উপজান্তি আমার সাথে মিলে যেতে পারে। এটা দশম অধ্যায়ের এগারো নাম এগারো কি কে জানে বারো হতে পারে, দশ কিংবা এগারো হতে পারে। তেষাং সত্যত যুক্তানাম, যারা তাদের মন আমার সঙ্গে সবসময় জুড়ে রেখেছে, ভজতাম প্রীতিপূর্বক, যারা আমাকে অত্যন্ত প্রীতিপূর্বক ভজন করে তাকে ভগবান কি করে প্রথমে তাদেরকে বুদ্ধি যোগ দেয়, বুদ্ধিতে, বুদ্ধির মধ্যে ওরকম বৃত্তি দেয় যাতে কিনা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়, এটা হচ্ছে বুদ্ধি যোগ। ওরকম বৃত্তি দেন ভগবান, কিন্তু তার আগে সাবঅর্ডিনেট ক্লজ বলে দিয়েছি বড় কঠিন, হচ্ছে সাথে তো যুক্ত না, নিরন্তর ভগবানের চিন্তা করতে হবে, ভগবানের ভজন করতে হবে, এবং কিরম ভাবে ভজন করতে হবে, প্রীতিপূর্বক দীর্ঘকাল নৈরন্তর না সৎকার সেবিত যোগ দর্শন সূত্র, ঠিক সেটা এখানে বলছেন। তখন কি করবে ভগবান আমাদেরকে বুদ্ধি যোগ দেবে, দাদা আমি বুদ্ধি যোগ, বুদ্ধি যোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে মানে কি করে এক হতে পারা যায় সেই বিচার ভগবান আমার মনের মধ্যে ধীরে ধীরে দৃঢ় করে বসে থাকবে, এটাকে বুদ্ধি যোগ মানে মানে ঈশ্বর ভিন্ন ঈশ্বরের সমর্পণ, এই ভাবটা ভগবান ধীরে ধীরে আমাদের মধ্যে আনতে থাকবে। তাতে কি হবে, যেন মাম কে উপজান্তি তারা আমার সঙ্গে এক হয়ে যেতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, এখানে শেষ হয়নি, কারণ এখনো ভগবানের সঙ্গে মেলার জন্য ইচ্ছা তীব্র হতে থাকছে, এবং ভগবান বুদ্ধি যোগ দিয়েছেন, ভগবান চিন্তা করার জন্য একটা সুযোগও করে দিয়েছেন, আমরা চিন্তা করতে থাকছি। তারপরে তিনি কি করবেন, তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম, এই তাদের তখন ভগবান কৃপা করে, তাদের অনুকম্পা করে ভগবান কি করেন, অজ্ঞান জনিত যে অন্ধকার ছিল অজ্ঞান নাশ হয়ে আমি আত্মভাবস্থ, তাদের ভেতরে আত্মস্বরূপ হয়ে থেকে তার সেই অজ্ঞানকে আমি নাশ করে দিই জ্ঞানদ্বীপের কেশে, জ্ঞানের প্রকাশের দ্বারা, উজ্জ্বল জ্ঞানের প্রকাশের দ্বারা তাদের সেই অজ্ঞানকে ভগবান। সেই জন্য আমাদের চেষ্টা করতে করতে যখন আমরা একদম ভগবানের পূর্ণ মন সমাপ্ত, বুদ্ধি যোগের দ্বারা যখন পূর্ণ মন ভগবানের সমাপ্ত হয়ে যাবে, পূর্বকৃত দূরিত ছয় হয়ে যাবে, তখন ভেতর থেকে ভগবান যিনি আবৃত হয়ে রয়েছেন আমাদের বাসনার দ্বারা, আমাদের ভিন্ন ভিন্ন কর্মের দ্বারা, সেই আবরণ গুলোকে নাশ হয়ে আমি আত্মভাবস্থ, তার ভেতরে নিজের স্বরূপের মধ্যে থেকে জ্ঞানদ্বীপে না জ্ঞানের উজ্জ্বল ভাষ্যতা, উজ্জ্বল জ্ঞানের প্রকাশের দ্বারা তার অজ্ঞানকে আমি নাশ করে দিই। এই অজ্ঞান নাশের অত্যন্তিম প্রক্রিয়া কিন্তু ঈশ্বরেরই চেষ্টা, যদি আমার যতক্ষণ চেষ্টা চলতে থাকবে তখন অবচেতন মনে একটা ছোট অহংকারের ভাব থাকবে, কিন্তু সেটা ঈশ্বরের কৃপাতে অন্তিম ভাবে নাশ হয়ে গিয়ে ভগবান সেটাকে পূর্ণরূপে প্রকাশিত করে দেন, ভগবানের প্রকাশকে ভগবান বুঝিয়ে দেন। যেমন এখানে বলেছেন যে এরকম উপনিষদেরও আছে, যম এব এস বৃণুতে তেন লব্ধ তস্য এস আত্মা বিবৃণুতে তনুসম, আত্মা তার সামনে থেকে তার আবরণ গুলোকে সরিয়ে নেয়, আমাদের ক্ষমতা নেই ভগবানের পূর্ণ আবরণকে আমরা সরাতে পারি, কিন্তু ঈশ্বরের কৃপাতে ভগবান যার উপরে কৃপা করবেন, আমরা যদি ভগবানকে ঠিক করে বরণ করি তাহলে ভগবানও আমাদেরকে বরণ করবেন, তাহলে কি হবে তখন ভগবান তার নিজের আবরণ গুলো আমাদের থেকে সরিয়ে নেবেন। সপ্তমধ্যে বলে এসছে নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, নিজের যোগমায়া দিয়ে তিনি নিজেকে ঢেকে রেখেছেন, এবং ওই যোগমায়াকে তিনি হাঁটাতে সম্ভব আমাদের দ্বারা, আমরা চেষ্টা করতে থাকবো। এই জন্য এই দুটো শ্লোককে আমার ভগবদ্গীতার খুব ভালো লাগতে, শ্যাম সতত যোগদানাম ভজতাম প্রীতিপূর্বকম, দাদা আমি ভগবান প্রথমে বুদ্ধি যোগ দেবে, বুদ্ধি যেন মাম তাতে যাতে কিনা ভগবানকে আমরা প্রাপ্ত করতে পারি, তারপরে আমাদের চেষ্টা আমাদের আকুলতা ব্যাকুলতা ভগবানের মনকে লাগিয়ে দেওয়ার চেষ্টা যখন খুলতে থাকবে তখন ভগবান অনুকম্পার্থ তাদের প্রতি অনুকম্পা করে ভগবান কি করে অজ্ঞানজম তমকে নাশ করে, অজ্ঞানজম সম্বন্ধে যে অন্ধকার ছিল সেটাকে তিনি নাশ করেন, কিভাবে নাশ করেন, জ্ঞানদ্বীপে ভাষ্যত নাশে আমি আত্মভাবস্থ, তাদের স্বরূপভূত হয়েছে এখানে তার মধ্যে থেকে, ভগবান মন্দিরে থেকে আপনার ঘর আত্মাকে প্রকাশ করবে জ্ঞান দেবে না, এটা জ্ঞান নয়, এই জন্য বলছে না আত্মভাবস্থ তার শরীরের সঙ্গে বা তার মধ্যে একভাবে বিদ্যমান থেকে তার নিজের স্বরূপকে আমি তার সামনে উদ্ঘাটন করে দিই, তাকে তিনি আমাকে চিন্তা আমাকে সে স্পষ্টভাবে বুঝতে পারে আর কি, যে নাশ আমি জ্ঞানদ্বীপে না ভাষ্যতা উজ্জ্বল জ্ঞানের প্রকাশের দ্বারা তার অজ্ঞানকে আমি নাশ করি। এই জন্য এখানে এখানে বলছেন বললাম যে যোগ দর্শনে যখন বলেছে তীব্র সঙ্গে, যোগে তো সূত্র ছোট কথা তীব্র সঙ্গে মানব আসন্ন, আর এখানে বলছে ভাবিতম তীব্র বেগান যদ বস্তু নিশ্চয়াত মানে প্রমাণ তদ্ধি ভাবিত শীঘ্রম জ্ঞেয়ম ভ্রমর কীরবান, কিন্তু এর মধ্যে ইন্টারনাল প্রসেসটা কি সেটা ভগবত ভগবদ গীতায় ভগবান বলেছেন এই দশম অধ্যায়ে দেখবেন দশ কিংবা এগারো কিংবা এগারো কিংবা বারো নম্বর শ্লোকে এসছে। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে মানুষ নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে, যার যেমন যেমন ভাব তেমন লাভ, সেরকম আমাদের যতটা সময় চলে গেছে সেটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু যেটুকু সময় বেঁচে আছে সেটাকে কি করে আমরা বেশিরভাগ বেশি সময়টা এর মধ্যে লাগাতে পারি, তাতে কি হবে আগের জন্মে এসে হয়তো ছোটবেলা থেকে ভগবানের নাম করার ইচ্ছা মনের মধ্যে তীব্রভাবে লাগবে, সন্ন্যাসী হবার ইচ্ছা থাকবে, আত্মজ্ঞান প্রাপ্ত করার ইচ্ছা হবে, এই সংস্কারটাকেও যদি এই জন্মে নিয়ে যেতে পারি তাহলেও আগের জন্মটা অনেক আনন্দের বা সুখের হবে। ঠিক আছে, আজকে এখানেই রাখছি, আর মাত্র পাঁচটা দুটো তিনটে চারটে, ঠিক আছে চারটে শ্লোক কালকে একদিনে বা দুদিনে হবে। স্বামীজি প্রণাম, স্বামীজি প্রণাম। বলছি কি, একটা এতে আমি পড়েছিলাম, এ সংসার ধোকার ধোকার থাটি, আমি খাই দেই মজা লুটি। মানে সাধক একবার ধোকা বলছে, আরেকবার বলছে তো আমি খাই দেই মজা লুটি। এখন সেটা হচ্ছে ওনার অসঙ্গ থেকে খাওয়া দাওয়া, মানে কি অসঙ্গতার মাধ্যমে আমি মজা লুটি। কোনো জায়গার মধ্যে মন যদি আসক্ত থাকে তখন তার মজা লোটা যায় না। মানে যদি আমাকে মজা, যেমন কোনো জায়গায় কোনো খেলা হচ্ছে, আমরা যদি কোনো এক পক্ষপাতিত্ব আমি করিনি তাহলে খেলার মজা নেই, কিন্তু সেই খেলাকে দেখতে হলে পক্ষপাতিত্ব ছেড়ে দিয়ে যদি খেলা দেখা যায় তাহলে খেলার কি মজা সেটা বোঝা যায় আর কি। এরকমই আর সারা সংসার ধোকার কাটি খাই দেয় মজা লুটি। এখন সে হতে পারে সেখানে মায়ার সাধক, মাতৃ সাধক হচ্ছেন তিনি, সব মায়ার মায়ার বন্ধনের মধ্যে সবকিছু আছে, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এখানে খাওয়া দাওয়া মানে কেবল মাতৃ নামের নামের ভজন সেটাই, কারণ বাইরের খাওয়া দাওয়ার সঙ্গে তো তাহলে অসুবিধাই হবে, কিন্তু মায়ের নামের যে খাওয়া ভজন সেটা করে তিনি মজা নেন। আর বাকি তার কিন্তু একটা শ্লোক পড়লে সেটাকে বোঝা যায় না, তার আগে পিছিয়ে কি বলেছেন সেটাকে বুঝতে হবে, তাহলে তার পুরো অর্থকে বোঝা যাবে। হঠাৎ করে একটা কথার থেকে শ্লোক বললেন তাহলে সেটার ঠিক ঠিক অর্থ কি, সামান্য শব্দার্থ বোঝা যাবে কিন্তু তার ঠিক ঠিক কি অর্থে বলতে চেয়েছেন সেটা বোঝা যাবে না, কিন্তু তার আগে পিছিয়ে কি। প্রণাম, এটা আজু গোসাই বলে একজনের কথা। হ্যাঁ, আজু গোসাই। তো এটাতে তো মনে হয় যে এই যে আমাদের পৃথিবীটা, এটার এটার মধ্যে তিনি অসংগ দ্রষ্টা, কাজে এই যে মানুষজন এত প্রিয় করছে, এত কিছু আকৃষ্ট হচ্ছে, এই দেখে তিনি মজা পাচ্ছেন আর কি। তা হতে পারে যে দেখে মজা পাচ্ছে না, আমাদের আমাদের হ্যাঁ মান্ডুকু কারিকাকারে মানুষের দুঃখ ভোগে বলে তার করুণা হয়েছিল আর কি। এটা মানে বললাম তো, যেটা কে কিভাবে সাধকের মনে কখন কি ভাব থাকে কি লিখছেন সেটাকে হঠাৎ করে কিছু বলা যাবে না, কি প্রসঙ্গে তিনি বলছেন তার সঙ্গে হঠাৎ করে কোনো একটা, এই জন্য না মা এই ভগবদ গীতার শ্লোকের ব্যাখ্যা অনেক রকম ভাবে হয়ে গেছে, কারণ কি আগে কি বলে এসছেন ভগবান শ্রীকৃষ্ণ আর আগে গিয়ে কি বলবেন আর এখন কি বলছেন, এই তিনটের মধ্যে সম্বন্ধ রাখতে পারে না, যার ফলে অনেক রকমের ব্যাখ্যা হয়ে যায়। কিন্তু ভগবান শঙ্করাচার্য কোথায় কি বলে এসছেন ভগবান এবং উপনিষদে কি সব মনের মধ্যে রেখে তারপরে সেই শ্লোকের অর্থ করেছেন, যার ফলে এখান থেকে পুরো ভগবদ গীতা একটাই সূত্রের মধ্যে বাঁধা। বেদান্ত ব্রহ্মসূত্রতে লিখছে উনি যে উপনিষদের মন্ত্রগুলো একটা যেন একটা মালার মতন একটা সূত্র দিয়ে গেছে, আমার ডাক এসে গেছে। আচ্ছা, ওম নমো নারায়ণ, আজকে রাখছি। ওম পূর্ণ মদ পূর্ণ গচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণালয়ম্। নমামি ভগবৎপাদম্ শঙ্করম্। ওম নমো নমো।